Book 2 99 99 حالة الإضافة সম্বন্ধপদীয় কারক قطة صديقتي আমার মেয়ে বন্ধুর বিড়াল كلب صديقي আমার ছেলে বন্ধুর কুকুর العاب اطفالي আমার বাচ্চাদের খেলনা هذا معطف زميلي এটা আমার সহকর্মীর ওভারকোট هذه سيارة زميلتي এটা আমার সহকর্মীর গাড়ি هذا شغل زميلي এটা আমার সহকর্মীদের কাজ زر القميص قد انقطع জামার বোতাম ছিঁড়ে গেছে مفتاح الكراج مفقود গ্যারেজের চাবি হারিয়ে গেছে কম্পিউটার المدير متعطل বড় সাহেবের কম্পিউটার কাজ করছে না من هم والدة البنت এই মেয়েটির বাবা মা কে كيف اصل الى منزل والديها আমি ওর বাবা মার বাড়িতে কি করে যাই المنزل يقع في اخر الشارع বাড়িটা রাস্তার শেষ প্রান্তে ما اسم عاصمة سويسرا সুইজারল্যান্ডের রাজধানীর নাম কি ما هو عنوان الكتاب বইটির শিরোনাম কি ما هي اسماء اولاد الجيران প্রতিবেশীর বাচ্চাদের নাম কি متى تكون عطلة مدارس الاطفال বাচ্চাদের স্কুলে ছুটি কবে ما هي اوقات عمل الطبيب ডাক্তারের সঙ্গে দেখা করবার সময় কখন متى يفتح المتحف জাদুঘর কখন খোলা থাকে জাদুঘর কখন খোলা থাকে